بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে হামিম হামিম ওয়াল কিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আমি ইহা অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় কুরআন যাহাতে তোমরা বুঝিতে পারো وَإِنَّهُ فِي أُمِّ الْكِتَابِ لَدَيْنَا لَعَلِيٌّ حَكِيمٌ ইহা তো রহিয়াছে আমার নিকট উম্মুল কিতাবে ইহা মহান জ্ঞান গর্ভ أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين আমি কি তোমাদের হইতে এই উপদেশ বাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করিয়া লইব এই কারণে যে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় وكم أرسلنا من نبي في الأولين পূর্ববর্তীদের নিকট আমি বহু নবী প্রেরণ করিয়াছিলাম وَمَا يَأْتِيهِمْ مِنْ نَبِيٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ এবং যখনই উহাদের নিকট কোন নবী আসিয়াছে উহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে فَأَهْلَكْنَا أَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَمَضَى مَثَلُ الْأَوَّلِينَ যাহারা ইহাদের অপেক্ষা শক্তিতে প্রবল ছিল তাহাদেরকে আমি ধ্বংস করিয়াছিলাম আর এইভাবে চলিয়া আসিয়াছে পূর্ববর্তীদের অনুরূপ দৃষ্টান্ত وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ তুমি যদি উহাদেরকে জিজ্ঞাসা করো কে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছে উহারা অবশ্যই বলিবে এইগুলি তো সৃষ্টি করিয়াছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون যিনি তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন সজ্জা এবং উহাতে করিয়াছেন তোমাদের জন্য চলিবার পথ যাহাতে তোমরা সঠিক পথ পাইতে পারো والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون এবং যিনি আকাশ হইতে বারি বর্ষণ করেন পরিমিতভাবে অতঃপর আমি তদ্দ্বারা সঞ্জীবিত করি নির্জীব জনপদকে এইভাবেই তোমাদেরকে বাহির করা হইবে والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌযান ও আনআম তথা চতুষ্পদ জন্তু যাতে তোমরা আরোহণ করো لِتَسْتَوُوا عَلَى ظُهُورِهِ ثُمَّ تَذْكُرُوا نِعْمَةَ رَبِّكُمْ إِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ যাতে তোমরা উহাদের পৃষ্ঠে স্থির হইয়া বসিতে পারো অতঃপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ কর যখন তোমরা উহার উপর স্থির হইয়া বস এবং বল পবিত্র ও মহান তিনি যিনি ইহাদেরকে আমাদের বশীভূত করিয়া দিয়াছেন যদিও আমরা সমর্থ ছিলাম না ইহাদেরকে বশীভূত করিতে আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব وَجَعَلُوا لَهُ مِنْ عِبَادِهِ جُزْءًا